بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم الله رب العالمين لاك لاك شكر آج كار اي جمعاتي ايبن جمعاتي امرا شريك ہوتے پرچھی নবী মুহাম্মদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ আর হেদায়েত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, সাধ্যমতো মেনে চলার তৌফিক পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দোয়া শিখিয়েছেন যে তোমরা বলো এহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদিগকে সরল সত্য এবং সোজা পথ দেখাও। এই সরল সত্য এবং সোজা যে পথটি আমরা প্রতিদিন নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, সেই পথ কি এবং তার পরিচয় কি যদি আমরা জানতে পারি, তাহলে আমরা যে সেই পথটা পেয়ে গেছি সে সম্পর্কে নিশ্চয় হতে পারব। সিরাতে মুস্তাকিমটা কি এটা যদি আমরা অনুধাবন করতে পারি, তাহলে যদি আমরা পেয়ে না থাকি তাহলে সেই পথ পাওয়ার জন্য আমাদের চেষ্টা থাকবে। যদি পেয়ে যেয়ে থাকি তাহলে এই পথ যেন আমরা না ছাড়ি, বিচ্যুত না হই, তার জন্য আমাদের সাধ্য সাধনা থাকবে। অতএব এই সিরাতে মুস্তাকিম সম্পর্কে আমাদের জানা একান্তই অপরিহার্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদের মধ্যে এই সিরাতে মুস্তাকিম বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিরাতে মুস্তাকিম চাওয়ার কথা বলেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হননি। কোরআন মজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দেওয়ার কথা বলেন তার ভাষায়। সুরায় হুদ 56 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে নবী তুমি বলে দাও, ইন্না রব্বি আলা সিরাতিম মুস্তাকিম, আমার প্রভু আল্লাহ তারও যে পথ সেই পথের নাম ও সিরাতে মুস্তাকিম। ইন্না রব্বি, আমার প্রভু আল্লাহ, আলা সিরাতিম মুস্তাকিম, তিনিও সিরাতে মুস্তাকিমের উপরেই আছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের সিরাতে মুস্তাকিমের অর্থ তরিক, তরিকুল হক ওয়াল আদল। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন সেটা হক, আর হক বলা হয় এমন একটি কথাকে যার মধ্যে বেশিও কিছু নাই, যার মধ্যে কমও কিছু নাই, প্রয়োজনের তুলনায় কম নেই, প্রয়োজনের তুলনায় বেশি নাই, এমন পরিমাপ মতো যে কথা যে নীতি সেটাকেই বলা হয় হক। তো ইন্না রব্বি আলা সিরাতি মুস্তাকিম, আমার প্রভু সিরাতে মুস্তাকিমের উপরে আছেন, তার অর্থ এই তিনি বান্দাদের জন্য, এই বিশ্বের সকল কিছুর জন্য যা কিছু করেছেন তার মধ্যে একটু বেশিও নাই আর একটু কমও নাই। বিশ্ব মানবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন তার মধ্যে কমও নাই, তার মধ্যে বেশিও নাই। ওয়াল আদল, যাকে যা দিয়েছেন তিনি ন্যায় বিচারের মানদণ্ডে দিয়েছেন। কাউকে যদি 2 ইঞ্চি বড় করে থাকেন আর কাউকে যদি লম্বায় 2 ইঞ্চি ছোট করে থাকেন, তাহলে যার জন্য যতটা প্রয়োজন ছিল আর যার জন্য যতটা বিচার এবং বিশ্লেষণের মাপে যথাযোগ্য ছিল ততটাই তাকে দেওয়া হয়েছে। এর নাম হচ্ছে আদল, আর এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সিরাতে মুস্তাকিম। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, সূরা ইয়াসিন 4 নম্বর আয়াত। হে নবী, তুমি রসুলদের একজন, আলা সিরাতি মুস্তাকিম, আর তুমি প্রতিষ্ঠিত আছো সিরাতে মুস্তাকিমের উপরে, তোমার পথ সিরাতে মুস্তাকিম, এ ব্যাপারে তুমি নিঃসন্দেহ হও, এ ব্যাপারে তোমার উম্মতরাও নিঃসন্দেহ হোক। সূরা যুখরুফ 43 নম্বর আয়াতে আবার আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, হে নবী তুমি নিঃসন্দেহে সিরাতে মুস্তাকিমের উপরই আছো। কোন ব্যক্তি যদি চিন্তা করে এটা নবীর কম হয়ে গেছে, সেটা ভুল হবে। কেউ যদি মনে করে এটা নবীর বেশি হয়ে গেছে, সেটাও ভুল হবে। ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, তুমি যতটুকু বলেছ ওটাই সিরাতে মুস্তাকিম, তুমি যা কিছু দিয়েছ সেটাই সিরাতে মুস্তাকিম, তুমি যা দিয়েছ তার মধ্যে কম নাই, তুমি যা দিয়েছ তার মধ্যে বেশি নাই। ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, এই সিরাতে মুস্তাকিম কোন সিরাত, কোন পথ? সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, যে পথ মানুষ অতিক্রম করে দুনিয়া এবং আখেরাতে, দুনিয়ায় পুরস্কৃত হয়েছে এবং আখেরাতে পুরস্কৃত হবে। সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ তুমি যে পথে মানুষকে চলার জন্য মানুষকে পুরস্কৃত করেছো, মানুষকে এনাম দিয়েছ, শান্তি দিয়েছ, স্বস্তি দিয়েছ, সেই পথ আমাদেরকে দেখাও। আর সেই পথটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। এই পথে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মানব জাতি চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিয়েছিলেন, স্বস্তি দিয়েছিলেন, সেই পথটির নামই হচ্ছে সিরাতে মুস্তাকিম। সিরাতে আল্লাযীন আনআমতা আলাইহিম গায়রুল মাগযুবি আলাইহিম। তার পাশাপাশি আর একটা পথ আছে, যে পথে মানুষ চলার জন্য তুমি তাদেরকে আজাব ও গজব দিয়েছ, তাদেরকে শাস্তি দিয়েছ। হে আল্লাহ, আমরা ভুল করে ওজন সেই পথে না যাই। অতএব স্পষ্ট হয়ে গেল যে পথে চলার কারণে মানুষ আজাব এবং গজবে মুবতালা হয়েছে, অর্থাৎ আল্লাহর আজাব এবং গজব এসেছে, সেই পথটি সিরাতে মুস্তাকিম নয়। কোন দেশ যদি আল্লাহ রাব্বুল আলামিনের আজাব দ্বারা, তার গজব দ্বারা আক্রান্ত হয়, তাহলে এই আয়াতের মধ্যে রয়েছে আমাদের হুঁশিয়ারি যে সিরাতে মুস্তাকিম থেকে আমরা সরে গেছি, তাই আজাব গজব এসেছে। আজাব আরবি শব্দ, এর অর্থ হচ্ছে প্রয়োজনের চেয়েতে বেশি কিছু বোঝা চাপিয়ে দেওয়া। এই বাংলাদেশের জন্য যে পানির দরকার, তার চেয়েতে পানি কম পাওয়ার নাম আজাব, আর তার চেয়েতে পানি বেশি পাওয়ার নাম আজাব। যে কমতির কারণে মানুষ কষ্ট ভোগ করে, যে বৃদ্ধির জন্য মানুষ কষ্ট ভোগ করে, সেই কমতি আর সেই বৃদ্ধি এরই নামই হচ্ছে আরবিতে আজাব। আর এই আজাব দেখেন দেন কখন, মাগযুব গজব ইগযিব, এর অর্থ হচ্ছে ক্রোধ। আল্লাহ রাব্বুল আলামিন রাগ করেন, রাগান্বিত হয়ে যান। রাগান্বিত হওয়ার পর তার কাছে যা আছে তা মানুষের জন্য বাড়িয়ে দেন, যে তার প্রয়োজন তার চেয়েতে আল্লাহ রাব্বুল আলামিন কম করে দেন। এটি হচ্ছে আল্লাহর আজাব বা আল্লাহর গজব। আল্লাহ রাব্বুল আলামিন এই আজাব গজবের কথা বিভিন্নভাবে বলেছেন। আরবিতে ফিতনার অর্থ আজাব। তো আল্লাহ তাআলা আমাদেরকে শিখাচ্ছেন যে তোমরা সেই পথটি চাও, গায়রুল মাগযুবি আলাইহিম, যে পথ অতিক্রম করার কারণে ইতিপূর্বে আমি মানুষদেরকে শাস্তি দিয়েছি, সেই পথ তোমাদের পথ নয়। অতএব তোমরা আমার কাছে চাও, হে আল্লাহ সেই পথে আমাদেরকে চালাবে না। কিন্তু যদি সেই পথে তোমরা চলে বসো, তাহলে কিন্তু তোমাদেরকে আজাব ভোগ করতে হবে। যে দেশ হোক, যে জাতি হোক, যে ব্যক্তি হোক, যখন সে দেখবে সহ্যের সীমার বাইরে তার কিছু ঘটে গেছে, তখনই বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে বেজার হয়ে গেছে। ওয়ালা যালিন, দ্বিতীয় হচ্ছে যারা পথভ্রষ্ট, তাদের পথ আমাদেরকে চালাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অনেক পথভ্রষ্টদেরকে আজাব বা শাস্তি দেন নাই, আবার অনেক সময় অনেক পথভ্রষ্টদেরকে শাস্তি দিয়েছেন। অতএব আজাব এবং গজব না আসলেই তোমরা মনে করে নিও না যে আমি রাগান্বিত হই নাই, ক্রোধান্বিত হই নাই, বা সেই পথটা ঠিক আছে। তারা আল্লাহকে মানছে না, রসুলকে মানছে না, অথচ আল্লাহ তাদের উপরে গজব নাজিল করছেন না, তাদের ওই পথটা ভ্রান্ত পথ, এটা আমরা জানা সত্ত্বেও তাদের উপরে কোনো আজাব গজব দেখছি না, এর অর্থ এই নয় যে তারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে অমান্য করে যে সুখ ভোগ করছে, আমাদের দৃষ্টিতে যে শান্তি ভোগ করছে, ওটাও একটি শান্তির পথ আমরা যেন মনে করে না নেই। আল্লাহ বলেন যারা এই সিরাত মুস্তাকিম ছেড়ে দিয়েছে, আজাব আর গজব তারা পাক আর না পাক, হে আল্লাহ সেই পথে আমাদেরকে চালিও না। আল্লাহ তাআলা বলেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, সূরা আল কলম। ওদেরকে দেখছো ওরা সুখে আছে, এই সুখের পরে যে কি দুঃখ ওদের আসবে সেটা আমি জানি তোমরা জানো না, আমি জানি মানুষ তা জানে না। অনেককেই তুমি সুখী দেখো কিন্তু মূলত যে সুখী নয় সেই অসুখী অবস্থার দিকটা তোমার দৃষ্টিতে পড়ছে না, এই জন্য পথভ্রষ্ট হওয়ার পরেও তুমি তাকে সুখী দেখছ। তাহলে সিরাতে মুস্তাকিম সেই পথ যে পথ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন। সিরাতে মুস্তাকিম সেই পথ নয় যে পথে মানুষ আজাব এবং গজবে মুবতালা হয়, আবার সিরাতে মুস্তাকিম সেটাও নয় যেটা রসুলের পথ নয়। রসুলের পথ নয় তবুও যারা তাতে আছে তাদেরকে আল্লাহ তাআলা গজব দেন নাই বলেই সেটাই সিরাতে মুস্তাকিম নয়। প্রশ্ন হচ্ছে সিরাতে মুস্তাকিম তাহলে কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন আল্লাহ রব্বুল আলামিন আমার রব এবং তোমাদের রব, ফাবুদুহু একমাত্র সেই আল্লাহরই ইবাদত করো, হাদা সিরাত মুস্তাকিম এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। অর্থাৎ আল্লাহকে রব বলে স্বীকার করে সেই আল্লাহর ইবাদত করা এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। ইন্নাল্লাহ রব্বি ওয়া রব্বুকুম ফাবুদুহু ওয়া আন্না হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 61 নম্বর আয়াতও একই কথা ইরশাদ করেন মুস্তাকিম, আল্লাহ বলেন যে তোমরা আমার ইবাদত করো, হাযা সিরাতুম মুস্তাকিম এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করার অর্থ কি? রবের প্রথম অর্থ হচ্ছে মালিক, আমার মালিক আল্লাহ। আমার আশেপাশে পরিবেশে যা কিছু আছে তার সকলের মালিকই একমাত্র আল্লাহ। আমার সম্পদের মালিক আল্লাহ, এই জনগণের মালিক আল্লাহ, এই দেশের মালিক আল্লাহ, এই রাষ্ট্রের মালিক আল্লাহ, আইন এবং শাসনের মালিকও আল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনকে সর্ববিষয় সর্ব জিনিসের মালিক বলে বিশ্বাস করার অর্থই হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনকে রব বলে স্বীকার করা। এখন যদি বলি এই সম্পদের মালিক আমি আর দেশের মালিক জনগণ, তাহলেই কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে আমরা শরিক করলাম। যদি বলি আমার শরীরের মালিক আমি, তাহলে আল্লাহ রব্বুল আলমিন সাথে আমাকে শরিক করলাম। এভাবে আল্লাহ রব্বুল আলমিন সর্ব বিষয়ের আর সর্ব জিনিসের মালিক। এখন যদি কেউ বলে যে আমাদের দেশের পার্লামেন্ট আইন তৈরি করার মালিক, তাহলে এ দেশের জনগণ এই পার্লামেন্টকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে রব হওয়ার ক্ষেত্রে শরীক করল। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের এই মালিকানা, এই সার্বভৌমত্ব সর্বস্তরে দেয়ার নামই হচ্ছে ওই আল্লাহ রাব্বুল আলামিনকে আমি রব বলে স্বীকার করেছি। হাযা সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম হচ্ছে এই যে সর্ব বিষয়ে সর্ব জিনিসের একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিনকেই বিশ্বাস করা। যখনই এই মালিকানা অন্য কাউকে আমরা দেব, তখনই আমরা এই সিরাত মুস্তাকিম থেকে সরে গেছি বলেই আমাদের ভাবতে হবে, বুঝতে হবে। দ্বিতীয় অর্থ হচ্ছে অভাব পূরণ, প্রয়োজন পূরণের একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আআনতুম তাযরাউনাহু আম নাহনু যারিউন। হে কৃষক, তুমি অতি যত্ন করে জমিটাকে চাষের উপযোগী করলে, চাষ করলে, বীজ বপন করার উপযোগী করলে, এরপরে সবচেয়ে মূল্যবান বীজটি এই জমিনে রেখে আসলে। আনতুম তাজরাউনহু আম নাহনু যারিউন, বলতে পারো ওই বীজটাকে চারায় পরিণত করল কে? আন্তুম, আম নাহনু, ওটা কি তোমরা করেছ না আমি করেছি? তোমাদের সকল কর্তব্য আর শক্তি সব কিছু ওই বীজটি জমিনে ফেলা পর্যন্তই শেষ। সার দিতে পারো, পানি দিতে পারো, কিন্তু ওই বীজটি তৈরি করেছে আমি, এটা তোমরা আর কেউ পারো না। এভাবে একটি বীজ থেকে শুরু করে মানুষের সর্বদিক এবং সকল প্রাণীর সব কিছুই পূর্ণ করেন আল্লাহ। এ বিশ্বাস করার অর্থই হচ্ছে সিরাতে মুস্তাকিমে অবস্থান করা। এই প্রয়োজন পূর্ণ হওয়ার জন্য এই মানুষই মানুষের পায়ে অনেকে সালাম করছে, মানুষের পায়ে সেজদা করছে, কবরে সেজদা করছে, মান্নত মানছে, আরো কত কিছু। এই প্রয়োজন অন্য কেউ পূরণ করতে পারে, এই ধরনের ছোট্ট থেকে ছোট্ট আর বড় থেকে বড় বিশ্বাস করার অর্থই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে সে স্বীকার করে না, অথবা একচ্ছত্র ভাবে করেন। রব তিনি যিনি মানুষের যেখানে গিয়ে তার কাজ শেষ হয়ে যায়, যেখানে যে মানুষের সমস্ত শক্তি শেষ হয়ে যায়, সেইখানে যিনি সাহায্য করেন সেই মহাসত্তাই আল্লাহ, এবং তিনি হচ্ছেন রব্বুল আলামিন। অতএব মানুষের যাবতীয় প্রয়োজন এ পূরণ করতে পারেন, প্রাণীর সকল প্রয়োজন, সব জিনিসের সকল প্রয়োজন পূরণ করার একচ্ছত্র মালিক আল্লাহ। এই কথা বিশ্বাস যারা করে তারাই সিরাতে মুস্তাকিমের উপরে আছে, আর যারা বিশ্বাস করে না তারা সিরাতে মুস্তাকিমের উপরে নাই। এরপরে রব বলা হয় তাকে যার আনুগত্য মানুষ করে। আল্লাহর আনুগত্য করলে আল্লাহ রব হন, কিন্তু এই মানুষ যখন মানুষের আনুগত্য করে তখন এই মানুষটি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করেছে তা বলা যায় না। যে মানুষ আল্লাহরও আনুগত্য করে আর মানুষের আনুগত্য করে, সে ব্যক্তি ওই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে রুবুবিয়াতে তার রব হওয়ার ব্যাপারে শরীক করে। রব তিনি যিনি মানুষকে আইন দিয়েছেন, বিধান দিয়েছেন। এখন অন্য কোনো মানুষকে, অন্য কোনো সংস্থাকে, অন্য কোনো শক্তিকে আইনদাতা আর বিধানদাতা বিশ্বাস করা বা মেনে নেওয়ার অর্থ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের পরিবর্তে তাদেরকে বা তাকে রব বলে বিশ্বাস করা। ইন্নাল্লাহ রব্বি, এই চারটি অর্থে একমাত্র আল্লাহই আমার রব, এটা বিশ্বাস করার নামই হচ্ছে সিরাতে মুস্তাকিম। এরপরে বলেছেন ফাবুদুহু, সেই আল্লাহর ইবাদত করো। ইবাদত শব্দের অর্থ হচ্ছে পূজা এবং আনুগত্য। পূজা করা এবং নির্দেশ প্রতিপালন করা, এই দুটো অর্থই হচ্ছে ইবাদতের। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে কিন্তু এই মসজিদের বাইরে আনুগত্য করে অন্যের। জুমার নামাজ তিন রাকাত পড়বে না, জিত আল্লাহর বিধান দুই রাকাত, কিন্তু এই মসজিদের বাইরে গিয়ে সেখানে আল্লাহ যা বলেন নাই তাই করছে এবং মানছে, তাহলে স্পষ্ট হল সে একদিকে আল্লাহর ইবাদত করছে আবার অন্যদিকে মানুষেরও ইবাদত করছে। ফাবুদুহু, একমাত্র আল্লাহর ইবাদত করা আর অন্যের সকলের ইবাদত না করা, একমাত্র আল্লাহর পূজা উপাসনা করা আর অন্যের পূজা উপাসনা না করার নামই হচ্ছে সিরাতে মুস্তাকিম। একমাত্র আল্লাহর আনুগত্য করা আর অন্য সকল আনুগত্য না করার নামই হচ্ছে সিরাতে মুস্তাকিম। ফাবুদুহু, তোমরা কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্য করো। মানুষকে আনুগত্য করতে হলে একটি কাজের মাধ্যমে আনুগত্য প্রদর্শন করতে হয়। আমি যে তার অনুগত, আমি যে তার কথা শুনছি, এ ব্যাপারে কিছু কাজ দেখাতে হয় বলেই এই ইবাদতগুলো, এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত, এগুলো ইবাদত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজানে আমি কুরআন নাযিল করেছি। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যারা এই মাসটি পাবে তারা রোজা থাকবে। অতএব রমজানের মধ্যে রোজা রাখা আল্লাহর ইবাদত। আল্লাহর নবীর মাধ্যমে বলে দিয়েছেন এই রমজানের মাস যখন শেষ হল, শাওয়ালের দিন যখন শুরু হল, সেই পয়লা দিনটি তোমাদের ঈদের দিন, সেদিন তোমরা রোজা রাখবে না। অতএব যে রমজানে আল্লাহ তাআলা রোজা থাকতে বলেছেন, সেই আল্লাহই আবার ঈদের দিন রোজা না রাখতে বলেছেন। রমজানের ওই দিনে যদি কেউ রোজা রাখে ইবাদত হবে, কিন্তু এই ব্যক্তি যদি আবার ঈদের দিন রোজা রাখে তাহলে এটা কুফরি হবে। কেন? ঈদের দিন আল্লাহ তাআলা রোজা রাখতে নিষেধ করেছেন। এই নিষেধ না মানা আর নিষেধ না মেনে যদি কেউ রোজা থাকে তাহলে এই রোজাটা ইবাদত হবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই নির্দেশ প্রতিপালন করে ইবাদত। রোজা যখন রাখতে বলেছেন তখন রোজা রাখা ইবাদত, আবার যখন রোজা রাখতে নিষেধ করেছেন তখন রোজা না রাখা ইবাদত। তখন খাওয়া দাওয়া ইবাদত, রোজার মধ্যে খাওয়া ছিল কুফরি আর রোজা ছিল ইবাদত, আর ঈদের দিনে খাওয়াই ইবাদত আর রোজা হল কুফরি। তাহলে আল্লাহর হুকুম আমরা মানি, এই মানতে গিয়ে কাজ করতে হয়, তাই এই নামাজটি ইবাদত। এই আল্লাহর কথা যে মানছি, এই মানছি, এই মেনে নেওয়াটা দেখাবার জন্য এই নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়তে বলেছেন যে সময় সেই সময় সেটা ইবাদত, কিন্তু সূর্য যখন উঠতে থাকে তখন নামাজ পড়া কিন্তু কুফরি। যেহেতু তখন আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলে দিয়েছেন সূর্য যখন উঠতে থাকে আর সূর্য যখন অস্তমিত হয়, আবার সূর্য যখন মাথার উপরে দাঁড়িয়ে থাকে তখন তোমরা নামাজ পড়বে না, সূর্য যখন ওঠে তখন এই নামাজটা পড়াই কুফরি। আবার তার আগে ফজরের নামাজ পড়তে বলেছেন, তার আগে নামাজ পড়াটা ইবাদত। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম প্রতিপালন করা এরই নামই হচ্ছে ইবাদত। আল্লাহ তাআলা বলছেন ফাবুদুহু, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম প্রতিপালন করো। যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম প্রতিপালন করো তাহলেই বুঝতে হবে যে তোমরা সিরাতে মুস্তাকিমে আছো। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনকে রব স্বীকার করার পর তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য না করো তাহলে বুঝতে হবে যে তোমরা সিরাতে মুস্তাকিমে নাই। আল্লাহ সূরা আনআমের 153 নম্বর আয়াতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিতে বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। হে রাসূল, তুমি বলে দাও আমার যে পথ, আমি যে পথ অতিক্রম করি, আমি যে পথে চলি, এই পথটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিরাতে মুস্তাকিমকে বুঝাতে গিয়ে একদিন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال خط لنا رسول الله صلى الله عليه وسلم خطا ثم قال هذا سبيل الله। এই যে সিরাতে মুস্তাকিমটা আল্লাহর নবীর পথ, বুঝাবার জন্য তিনি লম্বা একটা রেখা অঙ্কন করলেন। আমি যে পথ অতিক্রম করি, আমি যে পথে চলি, এই পথটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিরাতে মুস্তাকিমকে বুঝাতে গিয়ে একদিন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال خط لنا رسول الله صلى الله عليه وسلم خطا ثم قال هذا سبيل الله। এই যে সিরাতে মুস্তাকিমটা আল্লাহর নবীর পথ, বুঝাবার জন্য তিনি লম্বা একটা রেখা অঙ্কন করলেন। وخط خطوطا عن يمينه, ডান দিকে আরো কতগুলো রেখা অঙ্কন করলেন। وخطা خطوطاً عن يسار عن شماله, আবার কতগুলো রেখা বাঁ দিকে অঙ্কন করলেন। এরপরে প্রথম যে রেখাটি অঙ্কন করেছিলেন সেই রেখার উপরে আঙ্গুল চেপে ধরে বললেন, হাযা সাবিলুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর পথ, ওয়া আন্না হাযা সিরাতি, আর এটাই হচ্ছে আমার রাস্তা। এরপরে ডান আর বায়ের পথগুলো দেখিয়ে বললেন, ওয়ালা সুবুল, আর এই পথ ডান এবং বায়ের পথগুলো অনেকগুলো পথ, আর এই ধরনের পথ আমার পরে আরো অনেক হবে, তা আমার পথ এর উপরে আমি আছি। আল্লাহ সাক্ষ্য দিয়েছেন, ইন্নাকা লাআলা হুদাম মুস্তাকিম, হে নবী, তুমি সেই সরল সঠিক এবং সোজা পথেই তুমি আছো। তো আল্লাহর নবীর পথ হচ্ছে পয়লাটা, এর পরের যে পথগুলো আছে সেই পথগুলোই হচ্ছে অনেক পথ। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আমার পথটি ছেড়ে ওই ডান এবং বায়ের কোনো পথেই তোমরা যাবে না। কেন? এই পথটি হচ্ছে আমার, আর ডান দিকে আর বাঁ দিকে যত পথ আছে আর আমার পরে হবে, এই পথগুলো কোনো নবীর পথ নয়, সেটা আল্লাহরও পথ নয়। মিনহা শয়তান, আমার পথ ছাড়া আশেপাশের সকল পথগুলো শয়তানের তৈরি, আর প্রত্যেকটাতেই বসে আছে শয়তান। ইয়াদউ ইলাইহি, ওই পথগুলোর দিকে যারা ডাকাডাকি করছে তারাও শয়তান। ইয়াদউ ইলাইহি ওয়া ক্বারাআ ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবীলি। এই ডান বায়ের কোন পথ যদি তোমরা ধরো তাহলে তোমরা আল্লাহর পথ থেকে, আমার পথ থেকে, ন্যায় এবং সত্যের পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের পরে আমরা অনেক পথ দেখি, সেই পথগুলোর নামও খুব সুন্দর সুন্দর। ইমাম আবু হানিফার মাজহাব, ইমাম মালিকের মাজহাব, ইমাম শাফঈর মাজহাব, ইমাম আহমদ ইবনে হাম্বলের মাজহাব, এই সমস্ত ইমামদের নাম দিয়ে এই ডানে বায়ে পথ তৈরি করা হয়েছে। এ হাদিসটি মিশকাত শরীফের প্রথম খণ্ড, হাদিস নম্বর 158, মিশকাত মাদ্রাসার পাঠ্য প্রথম খণ্ড 158 নম্বর হাদিস। জাল্লান নবী ইরশাদ করলেন যে আমার পথ এটা, আর ডানে বায়ের যত পথ আছে এই সব পথ অনেক পথ, আর এই পথগুলো তৈরি করতে হচ্ছে শয়তান, আর প্রত্যেকটাতেই শয়তান বসে আছে। তো এখন এই যে ইমাম আবু হানিফা নাউজুবুল্লাহ, তিনি কি শয়তান? ইমাম মালিক নাউজুবুল্লাহ, তিনি কি শয়তান? ইমাম শাফঈ নাউজুবুল্লাহ, তিনি কি শয়তান? ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি কি শয়তান? নাউজুবুল্লাহ, কেউ কিন্তু শয়তান নয়। তাহলে এই পদগুলো তৈরি করেছে কে? এই পদগুলো তৈরি হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 390 বছর পর। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই হানাফি মজহাব তৈরি হয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের 250 বছর পর। ঠিক এভাবে এই চারজন ইমাম, কারো 204 বছর পর, কারো 150 বছর পর, এইরকমের তাদের মৃত্যুর পর তাদের নামে এই পথ তৈরি হয়েছে। কল্লো কারা এটা কিন্তু খুঁজে পাওয়া যায় না। শয়তানকে যেমন দেখা যায় না, শয়তান কিছু করলে কাজটা টের পাওয়া যায়, করে গেল কোন শয়তান তা কিন্তু বোঝা যায় না। ইতিহাসের পৃষ্ঠায় একটিমাত্র মজহাবের কথা আছে কে তৈরি করেছে, কিন্তু ইতিহাসের পৃষ্ঠায় আর বাকি তিন মজহাব কে তৈরি করলো তার কোনো হদিস নাই। মাদ্রাসার পাঠ্য ইসলামের সাংস্কৃতিক ইতিহাস হাফেজ মাওলানা নুরুল ইসলাম হাফেজ এবং মাওলানা আব্দুল আউয়াল সাহেব লিখিত মাদ্রাসার ছেলেদের জন্য ফাজেল ক্লাসের, এর 70 পৃষ্ঠায় এবং 71 পৃষ্ঠায় পাবেন যে হানাফি মজহাব তৈরি করেছে সেই লোকের নাম হামিদ বিন সুলাইমান। হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মরে যাওয়ার 250 বছর পর সে তৈরি করেছে, কিন্তু অন্য আর তিন মজহাব তৈরি করেছে সেই সময় কারা, ইসলামের ইতিহাসে তাদের নাম পাওয়া যায় না। তাহলে এবার আমরা বুঝতে পারছি ওই হানাফি মজহাব ইমাম আবু হানিফার নয়, সে এমন এক শয়তানের, যেহেতু আল্লাহর নবীর কথা মিথ্যা হতে পারে না। এখানে আল্লাহ নবীর সাদ করেছেন ওয়ালা সাবিল মিনহা শয়তানুন ইয়াদউ ইলাইহি, ঠিক এইভাবে কাদিরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, এই সকল যে তরিকা আছে এই সকল তরিকা তাদের কিতাব কুতুবে কোন জায়গাতে পাওয়া যায় না। যে আব্দুল কাদের জিনানি বলে গেলেন যে আমি একটা তরিকা করলাম, এই তরিকা এটা তোমাদের জন্য একটা উপযুক্ত তরিকা। হযরতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির মরে যাওয়ার 40 বছর পরে কাদিরিয়া তরিকা আবিষ্কার হয়েছে। এরপরে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার ইন্তেকালের 70 বছর পর এই চিশতিয়া তরিকার আবিষ্কার। যে সকল নাম ওই সকল তরিকার সঙ্গে দেয়া আছে তার একটি তরিকা ওই নামের কোন লোক তৈরি করেন নাই। কেমন করে তৈরি করতে পারেন? তারা তো এই দুনিয়ায় ভালো মানুষ ছিলেন, তাদেরকে তো আমরা বুজুর্গ বলতে পারি। ওই তরিকার আবিষ্কর্তা যদি তারা হন তাহলে আল্লাহর নবীর এই হাদিস মিথ্যা হয়ে যায়, ওয়ালা সাবিলিম মিনহা ইয়াদউ ইলাইহি শয়তান। ওই আল্লাহর রসুলের তরিকার পরে যে তরিকাগুলো আবিষ্কৃত হবে সেগুলো শয়তানের তরিকা, এটা মিথ্যা হয়ে যায় না? অতএব আল্লাহর নবীর এই কথা সত্য, তাই ওই সকল তরিকার আবিষ্কর্তা কেউ কোন বুজুর্গানে দিন নন। তাদের নামে এগুলো করা হয়েছে, করার কারণ হচ্ছে এই, আমি শুনলাম এই খালিশপুরে চক তৈরি হয়, তখন যদি মানুষ জানতে পারে এটা খালিশপুরেই তৈরি হচ্ছে অতএব কিনবে না, অতএব প্যাকেটের গায়ে লেখা থাকে অমুক বাংলাদেশ ঢাকা বাংলাদেশ, তার মানে ঢাকার জিনিসগুলো মানুষ কিনবে এই জন্য ঢাকা লেখে। চক চালু করার জন্য তৈরি হয়েছে খালেশপুরে কিন্তু লেখা হচ্ছে ঢাকা। এটা আমরা আরো দেখি তৈরি হয় জিনজিরায়, লেখা থাকে মেড ইন চায়না, হচ্ছে না এগুলো কেন? ওই মালটা যাতে চালু হয় ভালো তারই জন্য কিন্তু এই নাম দেওয়া হয়। আব্দুল কাদের জেলানিকে অনেক মুসলমানরা ভালোবাসে, তার নামে তরিকাটা চালু করলে লাভ আছে। মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলী একজন বুজুর্গ, তার নামে তরিকাটা চালাতে পারলে তরিকা চলবে ভালো। এই তরিকা ভালো চালাবার জন্য তাদের নাম দেওয়া হয়েছে। ইমাম আবু হানিফার নাম করা হয়েছে, যদি ওই মজহাবের নাম দিত মজহাবে সোলাইমানি তাহলে নেমকে সোলাইমানি হয়ে যেত। নেমকে সোলাইমানি আছে, একরকমের লবণ খেলে পেটে হজম হয় ভালো। যে সুলাইমান বিন আব্দুল হামিদ এটা তৈরি করেছে সে লোক যদি তার নামে চালাতো দুনিয়ায় একটা লোকও তার দলে যেত না। অতএব নাম দিয়েছে 250 বছর পরে ইমাম আবু হানিফার। অতএব ইমাম আবু হানিফাকে অনেক লোকে ভালোবাসে তাই ওই নামে সেখানে চলে গেছে। এই যে পদগুলো চতুর্দিক থেকে আমাদেরকে হাতছানি দিচ্ছে, এই দারুণ অবস্থায় আমরা সেরাতে মুস্তাকিম পাব কেমন করে? বাংলাদেশে 26,000 পীর সাহেব সকলেই বলে যে আমার পীর আমার মুরিদ হও, আমার দলে আসো, এই তরিকায় আসো, ওই তরিকা, আমরা কোন তরিকায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে ইরশাদ করেন, ওয়ামান ইয়াতাসিম বিল্লাহ فَقَدْ هُدِيَ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ سُورَةِ آلِ عِمْرَان 101 নম্বর আয়াত। আল্লাহ বলেন হে বান্দা আমার সম্পর্কে তুমি যতটুকু জানতে পেরেছো তাই শুধু মেনে চলো, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে তুমি যতটুকু জানতে পেরেছো, যে কয়টি হাদিস জানতে পেরেছো, কোরআনের আয়াত যে কয়টা তুমি জানতে পেরেছো এবং নিশ্চয় হয়েছো যেটা আল্লাহর নবীর হাদিস আর এই কয়টা আল্লাহর আয়াত, ওমান ইয়াতাসিম, আল্লাহ বলেন যে ব্যক্তি ওই কথাগুলোর উপরে অবিচল থাকবে, বাকি যেগুলো আরো তার দরকার আমি ওকে শিখাই দেব, কোনো তরিকা ধরতে হবে না। বাকি যেগুলো আছে সে জানতে পারে নাই, সে যদি এভাবে থাকে হে আল্লাহ এই কয়টা ছাড়া আমি মানব না, আর আমার যা জানার দরকার তুমি আমাকে জানিয়ে দাও, আমাকে বুঝিয়ে দাও। আল্লাহ নিজে ওয়াদা করেন সুরে আলে আমরান 101 নম্বর আয়াত, ওমান ইয়াতাসিম বিল্লাহ, আল্লাহর রসুলকে, আল্লাহ এবং আল্লাহর রসুলকে এইভাবে শক্ত করে ধরেছে এদিক আর ওদিক যাবে না, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের আর বাকি অন্য কাউকে লাগবে না, আল্লাহ নিজেই তাকে শিখিয়ে দেবেন, তার মনের মধ্যে জাগ্রত করবেন, এটা তোমার জানা নাই, অমুক জায়গাতে যাও। কেন আপনি সেখানে গেলেন আপনি নিজেও বুঝতে পারবেন না, এবং তাকে যে জিজ্ঞাসা করলেন আমি আর কাউকে মানতে আসিনি, আল্লাহ কি বলেছেন সেটা একটু বলে দেন, আমার নবী কি বলেছেন সেটা একটু বলে দেন, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, এই সিরাতে মুস্তাকিমের বাকি হিদায়তের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের জন্য গ্রহণ করেছে। কিন্তু আমরা রাস্তা পাওয়ার জন্যে, পথ পাওয়ার জন্যে এদিক আর সেদিক অনেকেই ঘোরাফেরা করছি। এই পথ পাওয়ার পথ কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোন হুজুরের কাছে যাবে, প্রত্যেকটি হুজুরই তো মানুষ, কোন আলেমের কাছে যাবে, প্রত্যেকটি আলেমই তো মানুষ, এই মানুষ পড়তে পড়তে কিছু ভুলেও যায় না, যায় না, জানতে জানতে তার অনেক কিছু অজানাও থেকে যায়, এই তো মানুষ। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا الى الجنه رواه مسلم مشكاتের প্রথম খণ্ডের 193 নম্বর হাদিস 193 মিশকাত প্রথম খণ্ড। আল্লাহর নবী ইরশাদ করেন যে ব্যক্তি আল্লাহর পথ চলতে চায়, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, সে চায় আল্লাহ কি বলেছেন তা জানতে, সে চায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তা জানতে, এই জানবার জন্য যে চেষ্টা করে, এই জানবার জন্য যে অগ্রসর হয়, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, জান্নাতে যাওয়ার সেই সিরাতে মুস্তাকিম আমি তার জন্য সোজা এবং সরল করে দেব। তো দায়িত্ব নিলেন কে? আল্লাহ। শর্ত কি? আল্লাহ কি বলেছেন তাই জানতে চাওয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তাই জানতে চাওয়া। এই জানতে যে চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সিরাতে মুস্তাকিম দেখান, ফাকাদ হুদিয়া ইলা সিরাতি মুস্তাকিম। কিন্তু যে ব্যক্তি আল্লাহর পথ চায় না, কাদরিয়া তরিকা চায়, চিশতিয়া তরিকা চায়, ইমাম আবু হানিফার তরিকা চায়, ইমাম মালিকের তরিকা চায়, আল্লাহ বলছেন আমি তাকে আমার পথ দেখাবো না। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলম, যে ব্যক্তি এলম তলব করে, আল্লাহ কি বলেছেন তাই জানতে চায়, রসুল কি বলেছেন তাই জানতে চায়, আমি তাকে সেই পথ দেখাবই দেখাবো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। তাহলে আমরা যদি প্রত্যেকটা লোক নিজের কাছে জিজ্ঞাসা করি যে আজকে সকালবেলা উঠে এ পর্যন্ত আল্লাহর তরিকা কোরআন এবং সুন্নাহ, এর ভিতর থেকে কয়টি আয়াত অর্থসহ পড়েছি, রাত্রে বেলায় গত রাতে শোয়ার সময় বা শোয়ার আগে একটু অবসর করে, দিনের শেষে অবসরেই তো মানুষ ঘুমায়, তখন অর্থ করা কোরআন শরীফ থেকে একটি আয়াত কি পড়েছি যে আমি সিরাতে মুস্তাকিমে থাকব? হাদিস থেকে একটি হাদিসও পড়েছি যে আমি এই সিরাতে মুস্তাকিমে থাকব? আমাকে তো এই শয়তানের পথে যারা দাঁড়িয়ে আছে তারা টেনে হেঁচড়ে নিয়েই আসবে। চিন্তা করে দেখুন, এই বিপদগামী তারাই বেশি হয়েছে যারা কোরআন এবং হাদিস জানে না, তাদেরকে বিপদগামী করতে সুবিধা। কিন্তু আজ আল্লাহ তাআলা যে বললেন যে আমার এই সিরাত মুস্তাকিম তার জন্য নিশ্চিত এবং অবধারিত, যে ব্যক্তি এই ইলমকে জানতে চায় কিন্তু জানি না, জানার জন্য সেই কাল থেকে এ পর্যন্ত অনেক কাজ, তার ভিতরে কি একটি আয়াত অর্থ করে পড়া যায় না? এইটুক সময় কি আমরা একবারই পাই না? চিন্তা করে দেখুন যে তা অনেকেই আমরা করি নাই। একটি হাদিস অর্থ সহ আমরা পড়ি নাই, এর চেয়েতে ভালো সত্য কথা বোধ হয় আমাদের জন্য আর কিছু নাই। তাহলে আমরা এই পথ পাবো কেমন করে? জান্নাতের পথ আমাদের জন্য হতে পারে কি করে? মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। এই জানতে যদি চায়, এই পড়ে অনুসন্ধান যদি করে, তাহলে আমি তাকে জান্নাতের পথ সুগম করে দেব। عن ابي ذر قال قال رسول الله صلى الله عليه وسلم يا ابا ذر ان تغدو فتعلم اتم من كتاب الله خير لك من ان تصلي 100 ركعه। হে আবু জার, জানি না আগামী কাল কি তুমি বেঁচে থাকবে কিনা। আল্লাহর নবী বলেন আবু জারকে, তাগদু, আগামী কালকে যদি সকাল বেলায় তোমার জীবন থাকে, তুমি বেঁচে থাকো, ফাতালাম আয়াতাম মিন কিতাবিল্লাহ, অবশ্যই তুমি আল্লাহর কিতাব থেকে একটি আয়াত হলেও পড়বে। কি আল্লাহ বলেছেন এটা জানার জন্য চেষ্টা করবে। খাইরুল্লাকা মিন আনতুসাল্লি মিআত রাকাতিন, একশত রাকাত নামাজ যদি তুমি পড়ো আর তা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে একটি মাত্র আয়াত পড়া ওই একশত রাকাত কবুল নামাজের চেয়েও অনেক অনেক বেশি আল্লাহ পছন্দ করেন। আবার আল্লাহর নবী বলেন লান্তাকদু ফাতালাম বাবাম মিনাল ইলম, বেঁচে যদি থাকো আগামীকাল, তাহলে একটি আয়াত নিজে ভালো করে জেনে অন্য একটি লোককে এই আয়াতটি পৌঁছায় দিও। শুধু নিজে জেনে বসে থেকো না, সেই আয়াতটির উপরে ওই ব্যক্তি আমল করুক আর নাই করুক, অমেলা বিহি আও লাম তামাল, যাকে তুমি বললে সে কোরআনের ওই আয়াত বা রসুলের ওই হাদিসটা জেনে সে যদি আমল নাও করে, তাহলে তোমার হবে কি? খাইরুল্লাকা মিন আনতুসাল্লি আলফে রাকাতিন, 1000 রাকাত নামাজ যদি তুমি পড়ো আর তা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এই একটি আয়াত অথবা একটি হাদিস অন্যের কাছে পৌঁছালে ওই 1000 রাকাত নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, তার মতো না, তার চেয়ে অনেক অনেক বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করবেন। তাহলে এই তালিম, এই তাবলীগ, এই জ্ঞান অর্জন করা এবং জ্ঞান মানুষকে বিতরণ করা, এই ইবাদতের চেয়ে বড় ইবাদত কিন্তু দুনিয়ায় আর নাই। বহু হাদিস আছে আল্লাহর নবী কাছে যে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, পয়সা নাই, দান করার ক্ষমতা নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 70 বছর পর্যন্ত শুধু এই দানটা করে থাকে, যা কামাই রোজগার করে তাই দান করে, যা রোজগার করে তাই দান করে, এইরকমের যদি 70 বছর দান করে তাহলে তার যে স্বভাব হবে। তুমি যদি একটি হাদিস ও একটি কোরআনের আয়াত অন্যকে পৌঁছায় দাও তো 70 বছরের দানের পরিপূর্ণ স্বভাব তুমি পেতে পারো। তারগীব ও তারহীব। রসুলের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ওখানে একটি লোক আলেম মানুষ, কিন্তু রাত ভর সে নামাজ পড়ে আর দিন ভর রোজা থাকে, আর রোজা থাকে এই জন্য দুর্বল হয়, রাত ভর নামাজ পড়ে ঘুম নাই দুর্বল হয়, ওই লোকটা কিছু ইচ্ছা করলে আমাদেরকে জানাতে শোনাতে পারে কিন্তু করে না, ওই নিজের কাজেই ব্যস্ত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপর বলে হুজুর আর একজন আছে, বলে কি, বলে তার একটি সময় আছে, সে এসেই সময় পেলে আপনার এখানে চলে আসে, মসজিদে নববীতে চলে আসে, আর এইখান থেকে যা জানে আমাদের সকলকে নিয়ে এই কথাটা না বলে সেও বাড়ি যায় না আর আমরাও বাড়ি যাই না, আমরা ওই দূরে থাকি ওইখানে জামাত করি, তো যা জানে সেটাই সে আমাদেরকে বলে আমরাও শুনি, কিন্তু ওই লোকটা রাত জেগে নামাজও পড়ে না আর এই দিন ভরে রোজাও থাকে না, আমাদের মতো কাজকর্মই করে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুইবারে দুটো দৃষ্টান্ত দিয়ে বুঝান। আল্লাহর নবী বলেন, তুমি এখানে একটি মোমবাতি জ্বালালে, বলে হ্যাঁ জ্বালালাম, আর ওই সূর্য যখন ওঠে দুপুরের সময় বলো কার আলো বেশি, বলি ইয়া রাসূলুল্লাহ তো ওই সূর্যের আলো বেশি, বলে শুনে রাখো, ওই যে ব্যক্তি নিজে জানে আর ইবাদত করে আর বলে না, তার ইবাদত মোমবাতির চেয়েও ক্ষুদ্র, আর যে তোমাদেরকে বলে বোঝে এবং জানে শুনে এবং বলে, তার মর্তবা আল্লাহর কাছে, তার ইবাদত আল্লাহর কাছে, তার নেকি আল্লাহর কাছে ওই সূর্যের সমান। আবার একটি দৃষ্টান্ত দিয়ে বুঝান, মনে করো তোমরা সকলেই সাহাবী, এই সাহাবীর ভিতরে ছোট বড় আছে না, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জীবদ্দশায় তাকেই বলেছেন, যাও আমি অসুস্থ তুমি নামাজ পড়াও, তাহলে জীবদ্দশায় ইমামতি পেয়েছেন কে, স্বয়ং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বড় সাহাবি, আর তোমাদের মধ্যে সবচেয়ে ছোট, বলে হ্যাঁ বুঝলাম, আমাদের মধ্যে নাম বলার দরকার নেই, হে আল্লাহর নবী সবচেয়ে ছোট, বলে ওই সবচেয়ে ছোট যে ব্যক্তি তার ইবাদতের মর্যাদা, আর আমি তোমাদের ভিতরে নবী, আমার মর্যাদা আর তার মর্যাদা কেমন, বলে ইয়া রাসূলুল্লাহ এ কি ভাষায় ব্যক্ত করা যাবে যে আপনার সঙ্গে ওর তুলনা করে কত ছোট, বলে শুনে রাখো, যে ব্যক্তি একটি আয়াত জেনেছে আর মানুষের কাছে পৌঁছেছে, তার মর্তবা সেই মর্তবায় আমার মর্তবার সঙ্গে তুলনা করো, আর আমার চেয়েতে ওই সাহাবী যত ছোট, আল্লাহর কাছে ওই শিক্ষক আর ওই সাহাবী ছোট সাহাবীর তুলনা করো, আমার চেয়েতে ও যতখানি ছোট ঠিক ওই শিক্ষকের চেয়েতে ওই সারা রাত যে ব্যক্তি নামাজ পড়েছে আর সারাদিন যে রোজা থেকেছে সে অত ছোট। কফজলি আলা আদনাকুম, এই কাজটি কিন্তু আমাদের সবচাইতে কম হয় তাই না, আমরা পড়ি না আমরা বুঝি না, এই পড়াটা আর বোঝাটা এটাই কিন্তু সিরাতে মুস্তাকিম। আন আবি যারুল গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, إِذَا جَاءَ الْمَوْتُ لِطَالِبِ الْعِلْمِ وَهُوَ عَلَى هَذِهِ الْحَاجَةِ مَاتَ فَهُوَ شَهِيدٌ تَرْغِيبُ التَّرْهِيبُ 75 নম্বর পৃষ্ঠা। আল্লাহর নবী বলেন, কেউ যদি পড়তে পড়তে মরে যায়, কোরআন পড়ছে এই পড়া অবস্থায় যদি কারো মৃত্যু হয় তাহলে শুনে রাখো, ওহুয়া মাতা ওহুয়া শহীদ, সে শহীদ হয়ে মরেছে। কেউ কোন ব্যক্তি যদি এভাবে আল্লাহর দিন মানুষের কাছে পৌঁছাতে পৌঁছাতে ওই অবস্থায় মারা যায়, মাতা ওহুয়া শহীদ, সে শহীদ হয়ে মারা গেছে। বলুন এর চেয়েতে আল্লাহর নবী বলেন নাই যে নামাজ পড়তে পড়তে যে মারা গেছে সে শহীদ, রোজা রাখতে রাখতে যে মারা গেছে সে শহীদ, হজ করতে করতে যে মারা গেছে সে শহীদ, বলেছে তালাবুল ইলম, সে নিজে জানতে চায় বা অন্যকে জানাতে চায়, এই অবস্থায় যদি কেউ মরে যায় সে শহীদ। তাহলে এই কাজটি সামান্য তার মর্তবা যেমন বেশি। আর সেরাতে মুস্তাকিম আজ বলেন এত হুজুররা, এ হুজুর বলেন একটা, ও হুজুর বলেন একটা, করি কি? এই করি কি আর কোনদিন জীবনে আসবে না। 365 দিনের মধ্যে যদি এক একদিন এক একটা করে কোরআন মজিদের আয়াত পড়েন, প্রতিদিন যদি একটি হাদিস পড়েন, হাদিসটা পড়া শেষ করে বলেন হে আল্লাহ আমার এর চাইতে আর বেশি করার কিছু নাই, আর জানি না, বাকিটা তোমাকে আমার দিতে হবে। ওমান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, আল্লাহ তাআলা ওয়াদা করেন যে তার আর বাকি প্রয়োজন আমি পূর্ণ করে দেব। কিন্তু করি কোথায়? একজনে বলেছিল বিসমিল্লাহ বললে নাকি বরকত হয়, তখন খালি থার নিয়ে নড়াচড়া করছে, বলে কি করো? বলে বরকত চাই। বলে কিসের বরকত? বলে বিসমিল্লাহ বললে বরকত হয়। তো বিসমিল্লাহ বললে বরকত হয়, পাতে তো ভাত নাই, পাতে ভাত থাকবে তারপরে বিসমিল্লাহ বলবে তবে না বরকত। তো বিনা ভাতে হাত থালায় নাড়াচাড়া করে তারপরে বিসমিল্লাহ হাজার বার বললেও বরকত হবে না। আপনি পড়েন, অল্প পড়েন, একটা আয়াত পড়েন, একটা হাদিস পড়েন, বরকত হবে। কিন্তু না পড়ে শুনো বরকত ওই যে হুজুর বলে একটা, হুজুর বলে একটা, করিটা কি? মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, এই পড়াশোনার মধ্যেই, জানাশোনার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথ পরিষ্কার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জানাশোনা, এই সিরাতে মুস্তাকিমের তৌফিক আমাদেরকে দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون